السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون قرآن الكريم سورة يوسف تفسير پیش کرا ہو چلو আমরা শুরুতে বলেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুফফাররা বিভিন্ন ভাবে জ্বালাতন করত, পেরেশান করত, বিভিন্ন প্রশ্ন তারা নিজেরা করত এবং প্রয়োজনে আহলে কিতাব তথা ইহুদিদের থেকে শিখে এসে তারপরে প্রশ্ন করত। এরকমই একটা বিষয় ছিল, তারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কাহিনী প্রসঙ্গে। মূলত তারা বলেছিল যে কিভাবে বনী ইসরাইল মিশরে আগমন করেছিল এবং সেখানে তারা কতদিন ছিল, কিভাবে তারা মিশর থেকে আবার চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিস্তারিতভাবে এজন্যই এই কাহিনী শুনিয়েছেন এবং কোরআনে তা লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গেও মিল আছে। যেভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার আপন লোকেরা হত্যা করার চক্রান্ত করেছিল, ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার লোকেরা হত্যা করার জন্য চক্রান্ত করেছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এরপরে মদিনা রাষ্ট্র গঠন করেছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামও মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যারা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, চক্রান্ত করেছিল, পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের হাতে তারা আত্মসমর্পণ করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মক্কা বিজয়ের পরে মক্কার সেই লোকগুলো যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে বাধ্য করেছিল, যারা হত্যা করার চক্রান্ত করেছিল, তারা মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভাইদেরকে তথা শত্রুদেরকে যারা হত্যা করার চক্রান্ত করেছিল তাদেরকে হাতের মুঠোর ভিতরে পাওয়া সত্ত্বেও তাদের থেকে প্রতিশোধ না নিয়ে বরং তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তিনি বলেছিলেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই। ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন সেদিন তিনি ইচ্ছে করলে একটা আঙ্গুলের ইশারায় 10,000 তরবারি উন্মুক্ত ছিল, মক্কার লোকদের গর্দানগুলো বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয়ের দিন সে কথাই বলেছিলেন, আমি সে কথা বলবো যা বলেছিলেন আমার ভাই ইউসুফ যখন তার ভাইদেরকে হাতের মুঠোর মধ্যে পেয়েছিলেন, আমিও তোমাদের জন্য তাই বলছি। লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, আমি তোমাদের সকলকে ক্ষমা করলাম। যেহেতু আল্লাহর নবীর জীবনের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের জীবনের মিল ছিল, এরপরে কুফাররা প্রশ্নও করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ইউসুফ আলাইহিস সালাতুস্সালামের কাহিনীকে সবিস্তারে বর্ণনা করলেন। এরপরে আল্লাহ তাআলা মূল কথা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব, সূরা ইউসুফের 102 নম্বর আয়াত থেকে, যালিকা মিন আম্বাইল গায়ব, এ হচ্ছে গায়েবের খবর থেকে, অদৃশ্যের খবর। নুহিহি ইলাইকা, যা আপনার প্রতি আমি ওহী করছি, আপনি নিজের থেকে গায়েব জেনে বলছেন না। আমি আলোচনা করেছিলাম যে এই সূরার মধ্যে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতুস্সালামকেও যখন জেলখানায় বসে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হয়েছিল, তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে তিনি বলেছিলেন, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিব এবং তোমাদের খাবার আসার আগেই বলে দিতে পারবো কি খাবার আসবে, কিন্তু তোমাদের জানতে হবে আমার এই কথার উৎস কোথায়, কোত্থেকে আমি বলছি। এটা পরিষ্কার না করলে কিয়ামত পর্যন্ত মানুষেরা মানুষের আকীদা নষ্ট করে একদল লোক ফায়দা লুটবে। এই জন্য তিনি উৎসব বর্ণনা করতে গিয়ে দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত দিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রহস্য খুলে দিলেন, যালিকা মিন আম্বাইল গায়ব, এ হচ্ছে গায়েবের খবর। নুহিহি ইলাইকা, যা আপনার প্রতি আমি ওহী করেছি, অর্থাৎ আপনি নিজের পক্ষ থেকে এটা বলার ক্ষমতা ছিল না, আপনাকে আমি জানিয়ে দিয়েছি তারপরে আপনি বলতে পেরেছেন। আল্লাহ তারা বলছেন, অমা কুম তালাদাইহিম, আপনি তাদের কাছে ছিলেন না, ইদ আজমাউ আমরাহুম, যখন তারা ইউসুফের ভাইয়েরা, আজমাউ আমরাহুম, যখন তাদের কাজকে তারা সিদ্ধান্ত নিয়েছিল, ইউসুফের ব্যাপারে যখন সিদ্ধান্ত নিচ্ছিল, তখন আপনি তো ওদের সঙ্গে ছিলেন না। অহুম ইয়াম করুন, তারা যে চক্রান্ত করছিল আপনি তাদের সঙ্গে ছিলেন না। কাজেই বোঝা গেল যে নবী রসুল যে কেহই হোক না কেন, আল্লাহ তারা বলছেন কেউই গায়েবের মালিক নন, গায়েবের মালিক একমাত্র কে? এটা ইসলামের আকীদার মূল ভিত্তি। কোরআনের স্পষ্ট আয়াত যে একমাত্র গায়েবের এলেম রাখেন কে? নবী রসুল, অন্য অন্য ওলি বুজুর্গ, দুনিয়ার কোন মখলুক নিজের থেকে গায়েবের কোন এলেম রাখে না। কথাটা আরো স্পষ্ট হওয়া দরকার, নবীরা গায়েবের খবর দেন আল্লাহর থেকে জেনে, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানান, এরপরে তারা আমাদেরকে জানিয়ে দেন, এটাকে মূলত গায়েবের খবর বলা হয় না, গায়েব বলা হয় না। আপনি আমি যারা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা বয়ান করি মানুষের কাছে জান্নাত জাহান্নাম সম্পর্কে, এটা গায়েবের খবর দেওয়া হচ্ছে। আমি নিজের থেকে জেনে না, কোরআন হাদিসের উপরে বিশ্বাস করে কোরআন হাদিস থেকে জেনে তারপরে আমরা এগুলো বলছি। এই জন্য কি আমি আলিমুল গায়েব, আমি গায়েবের মালিক? অবশ্যই না। এমনি ভাবে নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে জেনে ওহির মাধ্যমে জেনে তারপরে উম্মতকে জানিয়ে দিচ্ছেন। এই জন্য নবীদেরকে আলিমুল গায়েব বলা যাবে না। কি বলা যাবে না? গায়েবের খবর জানেন, গায়েব জানেন। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়েব, কি বললাম, আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়েব তার মানে নিজের থেকে নিজেই জানেন। আল্লাহর কাছে অতীত কাল বলতে কিছুই নেই, ভবিষ্যৎ বলতে কিছুই নেই, আল্লাহর কাছে কাল একটা, বর্তমান সবই কি। আমরা যেরকম অতীতকে, অনেকে বিয়ের দিনের কাহিনীগুলো সব ভিডিও করে রেখে তারপরে আবার তারা দেখে, অতীতকে সামনে দেখে, বর্তমান করে ফেলেছে। দুনিয়ার মানুষেরা যেরকম ভাবে অতীতের কোন কাহিনীকে ভিডিওর মাধ্যমে বর্তমান করে আনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর চোখের সামনে, আল্লাহর সামনে আল্লাহ সুবহানাহু তাআলা সবকিছু দেখেন, শুনেন, জানেন, এজন্য আল্লাহর কাছে কাল একটা, বর্তমান সবকিছু কি। এজন্য আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা দৃশ্য অদৃশ্য, মানে আমাদের কাছে যেগুলো দৃশ্য অদৃশ্য আল্লাহর কাছে সবই দৃশ্য, আল্লাহ তাআলা সবই জানেন। আল্লাহ তাআলা যে অর্থে নিজের থেকে আলিমুল গায়ব, নিজের থেকে নিজে জানেন, আমি সে কথা বলছি, এই অর্থে কোনো আলিমুল গায়েব নাই। কথাটা পরিষ্কার কিনা? যারা আমাদের সমালোচক আছেন তাদেরকে অনুরোধ করব কথা বুঝার চেষ্টা করবেন। আমি আলিমুল গায়েব, নবী আলিমুল গায়েব নন, কোন আলেম আলিমুল গায়েব নন, তার অর্থ কি বললাম? আল্লাহ তাআলা যে অর্থে নিজের থেকে নিজে আলিমুল গায়েব, কারো জানাবার প্রয়োজন নেই, তিনি সবকিছুই জানেন, এই অর্থে পৃথিবীতে না আসমানে জমিনে আল্লাহ ছাড়া কোনো আলিমুল গায়েব নাই। কথাটা পরিষ্কার কিনা? হ্যাঁ, নবীরা আল্লাহর পক্ষ থেকে জেনে তারপরে জানান। কোরআন শরীফে বহু আয়াত আছে, আমরা সেগুলো দেখব। এই আয়াতটাও তার একটা প্রমাণ। যালিকা মিন আম্বাইল গায়েব, এ হচ্ছে গায়েবের খবরের থেকে একটি খবর। নুহিহি ইলাইকা, যা আপনার প্রতি আমি ওহী করেছি, ওহির মাধ্যমে আপনাকে জানিয়েছি। নতুবা আমি যদি আপনাকে না জানাতাম, অমা কুনতা লাদাইহিম ইযা আজমাউ আমরাহুম, যখন তারা এই কাজগুলো করছিল, যারা ইউসুফকে হত্যা করার চক্রান্ত করছিল, আপনি তখন তাদের সঙ্গে ছিলেন না। পরিষ্কার হয়ে গেল আমাদের নবী কি আলিমুল গায়েব? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে জানাবার পরে জানেন। এটা একটা আকীদার মূল বিষয়, যেহেতু আজকের আলোচনার সাথে সম্পৃক্ত, এটাকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে মানুষের আকীদা, ওলিরা গায়েব জানে, দৃশ্য অদৃশ্য সব কিছু দেখে। আমি এটা আগেও আলোচনা করেছি, কারামত ভিন্ন জিনিস, আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ তারা যাকে যতটুকু জানান সে ততটুকু জানে। সে কথাও এই সুরার মধ্যে আলোচিত হয়েছে, ইউসুফকে যখন কেনানের কুয়ার মধ্যে নিক্ষেপ করে ইউসুফের ভাইরা গিয়ে বলল বাঘে খেয়ে ফেলেছে, ইয়াকুবের খবর নেই, তার ছেলে কোথায় আছে, কি অবস্থা আছে, ঘেরান পাচ্ছেন না। কিন্তু যখন সেই 35 বছর পরে মিশরের থেকে ইয়াকুব আলাইহিসসালামের জন্য জামা পাঠিয়ে দিলেন ভাইদের কাছে, জামা নিয়ে মিশর থেকে রওনা হচ্ছে, আর ইয়াকুব আলাইহিসসালাম বাড়িতে বসে বলছেন, ইন্নি লাআজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। যখন ইউসুফ তোমার বাড়ির পাশে কুয়ায় পড়ে কাঁদছে, অসহায় অবস্থায় আছে, তখন তুমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছ না, আর এখন 40 বছর পরে, 38 বছর পরে সুদূর মিশর থেকে তুমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছ, কারণটা কি? কারণ স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘ্রাণ পাওয়ান তখন ঘ্রাণ পাই, আর যখন ঘ্রাণ পাওয়ান না তখন কি করি না, পাই না। এটাই হচ্ছে কারামতুল আউলিয়া বলেন, নবীদের মুজেজা বলেন, কোন ক্ষমতার নাম নয় যে তারা যখন ইচ্ছে করে তখন ইচ্ছে করে লাভ দিয়ে আরশে চলে গেল, দুনিয়ার সবকিছু দেখতে পায়, যখন যা চায় তা করতে পারে, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। এই সমস্ত শিরক আকীদা মুসলিম জাতির মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে মুশরিক বানাবার চক্রান্ত করেছিল কুফফাররা, তাই হচ্ছে বর্তমানে। শুধু অলিরা না, এখন টিয়ে পাখি গায়েব জানে, টিয়ে পাখি গায়েব জানে, টিয়ে পাখির মাধ্যমে ভাগ্য নির্ণয় করানো হচ্ছে। গণক ঠাকুর গায়েব জানে, হাত দেখে সব বলে দিচ্ছে, আপনার হাত দেখে যখন ভবিষ্যৎবাণী করছে থাপ্পড় মানে একটা গালের উপরে, তারপরে জিজ্ঞেস করেন তুই আমার হাত দেখে এতগুলো গায়েব বলতে পারলি, তোর এই হাতটা যে থাপ্পড় মানে তা বলতে পারলি না কেন? এই জন্য মনে রাখতে হবে, মুসলিম জাতিকে ঈমান হারা করার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য এই জাতির মধ্যে শয়তান বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। অলির নামে, পীরের নামে, বুজুর্গের নামে, টিয়া পাখির নামে, গণকের নামে, খানকা দরগা দুর্গার নামে হাজার ভাবে মুসলিম জাতির আকীদা ধ্বংস করা হচ্ছে। গায়েব এই আয়াত স্পষ্ট করে দিল। এবারে আমরা কোরআনুল করিমকে আরো জিজ্ঞেস করবো স্পষ্ট ভাবে অন্য কেউ গায়েব জানে কিনা। সূরা আনআম 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়াইন্দাহু, আল্লাহর নিকটে রয়েছে মাফাতিহুল গায়বে, গায়বের সমস্ত চাবিকাঠি। মাফাতিহ মিফতাহুন অর্থ চাবি, মাফাতি হচ্ছে বহুবচন, সমস্ত চাবি, আল গায়ব গায়বের সমস্ত চাবিকাঠি আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি এই গায়ব জানে না, লা ইয়ালামু কেউ জানে না, ইল্লা হুয়া একমাত্র তিনি ছাড়া। আরবিতে এরকম যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না তারপরে হা, এর মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয় যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ। ঠিক এরকম ভাবে আল্লাহ সেই নিয়মে বলছেন লা ইয়ালামুহা, এই গায়েব কেউ জানে না, ইল্লা হুয়া একমাত্র তিনি ছাড়া। বোঝা গেল তিনি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। নবীরা জানে, রসুলরা জানে, এই জাতি নবী রসুলদের আমরা মর্যাদা দিয়ে মহাব্বত করব। আমি বলে থাকি স্ত্রীকে মহাব্বত করব, মাকে মহাব্বত করব, বোনকে মহাব্বত করব, যার যার স্তর অনুযায়ী। মাকে মহাব্বত করতে গিয়ে বউ, বউকে মহাব্বত করতে গিয়ে বোন, বোনকে মহাব্বত করতে গিয়ে মেয়ে, এই সমস্ত যেমন গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা, তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি মাবুদ, আর দুনিয়ার সব কিছু মাখলুক। কিন্তু নবীদের মর্যাদা নবীর জায়গায়, অলির মর্যাদা অলির জায়গায়, অলিদেরকে সম্মান করতে গিয়ে নবীর আসনে বসানো, নবীকে সম্মান করতে গিয়ে আল্লাহর আসনে বসানো, পরিষ্কার শিরিক। আমার দেশে এই জাতীয় আলেমরাও আছে যারা বলে মোহাম্মদ খোদা নেহি, খোদা আছে জুদা নেহি। খ্রিস্টান জাতি ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে কাফের হয়েছে। কোরআন বলছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয় ওলোকগুলো কাফের যারা বলছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনের এক। যারা বলছে ঈসা আল্লাহর পুত্র তারা কাফের। ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে যদি কাফের হয়, তাহলে কোন মুসলমান যদি বিশ্বাস করে আমাদের নবীজি আল্লাহর অংশ অথবা আল্লাহর সমতুল্য, সে ব্যক্তি মুসলমান না কাফের? তাহলে যেই লোকগুলো ওয়াজ করে আর বলে মোহাম্মদ খোদা নেহি, খোদা আছে জুদা নেহি, মোহাম্মদ খোদা নয় রে, খোদার থেকে জুদা নয়, সেগুলো মুসলমান না মুশরিক? পরিষ্কার করে দেওয়া হচ্ছে লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। এরপরে বলছেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ তাআলা জানেন মা ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে যা কিছু রয়েছে। আটলান্টিক মহাসাগরের নিচে যদি একটা পিঁপড়া হাঁটে, তার পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহর কাছে গোপন নয়। মা ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। এরপরে বলছেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের থেকে কোন পাতা যদি ঝরে পড়ে আল্লাহ তাআলা তাও জানেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন, এমনি ভাবে পৃথিবীর অন্ধকারের সময় কোন একটা সরিষা দানা যদি পড়ে, গাছের থেকে দানা পড়ে গেল, আল্লাহ তাআলা বলছেন সেটাও আল্লাহ তাআলা জানেন, ওয়ালা রাতাবিন কোন তাজা অথবা ইয়াবি শুকনো, শুকনো তাজা যাই হোক না কেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সূরা আনামের 59 নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আলেমুল গায়ব নিজের থেকে নিজে সবকিছু জানেন এমন কোন ব্যক্তি আছে, কোন বুজুর্গ আছে, কোন পীর, কোন নবী, কোন রসুল, কোন ওলি, কোন বাজারওয়ালা, কেউ নেই। আল্লাহ তাআলা এরপরে আরেক সূরায় বলছেন, সূরা ইউনুসের 20 নম্বর আয়াতে, ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহি, আপনি লোকদেরকে জানিয়ে দিন, ইন্নামাল গায়বু লিল্লাহি, নিশ্চয় গায়েব একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত, গায়েবের এলেম, অদৃশ্যের এলেম সম্পূর্ণরূপে আল্লাহর জন্য সংরক্ষিত, ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করলাম, অপেক্ষাকারী হিসেবে আছি, তোমরা অপেক্ষা করো। সূরা নামলের 65 নম্বর আয়াত, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, কুল, হে নবী আপনি বলুন, লা ইয়ালামু, লা ইয়ালামু মানে জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, মান মানে যে কেহ, ফিল আরদি, ফিস সামাওয়াতি আসমানে, ওয়াল আরদ জমিনে, আসমানে বা জমিনে, মানুষ বা ফেরেশতা যেই হোক না কেন, জিন বা ইনসান, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে কেহ, চাই আসমানে হোক চাই জমিনে হোক, লা ইয়ালামু, তারা জানে না, আল গায়বা, গায়েব জানে না, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এরপরে আর কোন দলিল দরকার আছে? কোরআনের স্পষ্ট আয়াত যে আপনি জানিয়ে দিন বিশ্ববাসীকে, বিশ্ব মুসলিমকে জানিয়ে দিন, আসমানে বা জমিনে যে যেখানেই থাকুক না কেন যত মাখলুক, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। পরিষ্কার হয়ে গেল, জিনেরা গায়েব জানে, ফেরেশতারা গায়েব জানে, ওলিরা গায়েব জানে, মান ফিস সামাওয়াত কেউ জানে না, টিয়ে পাখি জানে। এমনি ভাবে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে স্পষ্ট করে বলে দিয়েছেন যে হে নবী আপনি আপনার বিষয়টাও ক্লিয়ার করে দিন, যাতে মানুষের আপনাকে আল্লাহ না বলে, আল্লাহর কোন অংশ না বলে। বলছেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি, সূরা আনআমের 50 নম্বর আয়াত, কুল্লা আকুলু লাকুম, হে নবী আপনি ঘোষণা করে দিন, লা আকুলু লাকুম, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি না, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডারের চাবিগুলো আছে, আমি তোমাদের ধনী বানিয়ে দিব। আপনি জানিয়ে দিন যে আল্লাহর খাজানা, আল্লাহর সম্পদের চাবি আমার হাতে, এই কথা আমি বলছি না। তাহলে যখন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি জানিয়ে দিন সম্পদের চাবিকাঠি আমার হাতে নয়, তাহলে কোন পীরের হাতে আছে? অনেকে আকীদা রাখে অমুক পীরের দরবারে গেলে ধনী হওয়া যায়, অমুক পীরের দরবারে মুরিদ হলে ধনী হওয়া যাবে। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে বাংলাদেশী মানুষেরা কোরআন পড়ো, কোরআনের মধ্যে রয়েছে, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলছি না, এ কথা বলবো না, দাবি করছি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে, ওয়ালা আলামুল গায়ব, আর আমি এই কথাও বলি না যে আমি গায়েব জানি, ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক, আমি তোমাদেরকে এই কথাও বলছি না যে আমি একজন মালাক ফেরেশতা, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধুমাত্র ওটারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। কি সুন্দর আয়াত, ইন আত্তাবিউ, আমি অন্য কিছু মানি না, অন্য কিছু অনুসরণ করি না, ইল্লা মা ইউহা ইলাইয়া, শুধুমাত্র আমার প্রতি যা ওহী করা হয় আমি তারই অনুসরণ করি, এর বাইরে কিছু মানি না। আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, কোরআনে আল্লাহ তো আদেশ করেছেন, ভাবি ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয় তার অনুসরণ করবেন। কোন খাজা বাবা কি বলল, কোন গাজা বাবা কি বলল, কোন বড় পীর সাহেব কি বলল, কোন বড় আলেম কি বলল, তাকে মানা যাবে? মানা যাবে যদি কি হয় আল্লাহর ওহীর সাথে মিলে। এই জন্য আমি সবসময় বলি, এই যে একটা দলিল দেওয়া হয়, এত বড় আলেমরা কম বুঝে, এত বড় পীর সাহেবরা কম বুঝে, যুগে যুগে কুফফাররা এই কথাই বলেছিল, নবীরা যখন সত্যের দাওয়াত দিতেন, হকের দাওয়াত দিতেন, ওই সময়কার কায়েমি স্বার্থবাদী লোকেরা, তাবিজ ব্যবসায়ীরা, বার্গা ব্যবসায়ীরা, পীর ব্যবসায়ীরা, তারা বলতো আমাদের এত বড় পীর সাহেবরা কম বুঝে, এত বড় আলেমরা কম বুঝে, এইভাবে নবীদেরকে প্রত্যাখ্যান করেছিল। ঠিক তেমনি ভাবে এখনো যখন হকের কথা বলা হয়, কোরআনের আয়াত ধরে বলা হয়, তারপরে এই লোকগুলো বলে আমাদের পীর সাহেবরা কম বুঝে। এই জন্য একজন মুসলিমকে মনে রাখতে হবে, এটা শয়তানের দলিল, যুগে যুগে কুফফারদের দলিল। মুসলিমদের বক্তব্য হচ্ছে, যত বড় ইমাম বলুক, যত বড় আলেম বলুক, যত বড় পীর বলুক, কোরআন হাদিসের সঙ্গে যদি মিলে মাথায় তুলে নিব, আর কোরআন হাদিসের সঙ্গে যদি না মিলে তাহলে মুখে চুরে মারব, শয়তানের দিকে তাকে ফিরিয়ে দেব, খবরদার মুসলমান, তাকে মানা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, এ কথা জানিয়ে দিন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধু ওই জিনিসকে মানি যা আমার কাছে ওহি করা হয়, এর বাইরে আমি কিছু জানি না, কিছু মানি না। সূরা আনামের 50 নম্বর আয়াত। এরপরে আরেক আয়াত সূরায় আরাফের 188 নম্বর আয়াত, সেখানে বলছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফাউ ওয়ালা দাররা, হে নবী আপনি বলে দিন, আমি নিজের জন্য কোনো উপকার করার মালিক আমি নিজে না, আমার নিজের উপকার আমি নিজে করার মালিক না, আমার উপকার করার মালিক কে? আল্লাহ। ওয়ালা দাররান, আমি কোনো নিজের ক্ষতি করার মালিক নিজে না, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ তাআলা যা চান তাই হয়, আল্লাহ তাআলা যা চান তাই হয়। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, কি সুন্দর আয়াত, কোরআন পড়বেন, কোরআন পড়বেন। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, হে নবী আপনি জানিয়ে দিন, লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাউ কুনতু যদি আমি জানতাম, আলিমুল গায়েব গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইরে, তাহলে আমি ভালো ভালো জিনিসগুলোকে বেছে নিতাম, মঙ্গলময় জিনিসগুলো, ভালো জিনিসগুলোকে বেশি করে গ্রহণ করতাম। ওয়ামা মাসানিয়াসু, ও আমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারতো না, কোনো অমঙ্গল স্পর্শ করতে পারতো না। বিভিন্ন জায়গায় বিপদ এসেছে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের মেয়ে, সিদ্দিকা বিনতে সিদ্দিক, তার উপরে অপবাদ দেওয়া হলো, জিনার অপবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে গিয়ে বলেন, আয়েশা যদি কোনো অপরাধ করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করো। আয়েশা বলেন, এতদিন পর্যন্ত যে যাই বলেছিল আমার মনে কোনো কষ্ট ছিল না, যেদিন আল্লাহর নবী আমাকে এই কথা বললেন মনে করলাম যে নবীও বিশ্বাস করে ফেলেছে। আমি বললাম আমাকে বাপের ঘরে পাঠিয়ে দিন। আবু বকরের ঘরে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কোনায় বসে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, খানাপিনা বন্ধ, সবকিছু বন্ধ হয়ে আছে। এক মাস পর্যন্ত এই অবস্থা চলতে লাগলো। আল্লাহর নবী আবু বকরের ঘরে যাচ্ছেন বিভিন্ন পরামর্শ করার জন্য, আয়েশা সম্পর্কে কোনো তেমন কথাবার্তা নেই, কথা তো নাই, দূরের থেকে বলতেন, কাইফাতিকে, সে কেমন আছে, সে কেমন আছে। হযরত আয়েশা বলেন যে আমার কাছে কাইফাতিকে, সে কেমন আছে কথাটা খুবই কষ্টকর মনে হতো, আমার রসুল, আমার নবী আমাকে কথা বলছেন না, তিনিও সেই বিশ্বাস করছেন মুনাফিকদের কথাকে। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করলাম এবং আমি বিশ্বাস করতাম যে আল্লাহ তাআলা আমার পবিত্রতা ঘোষণা করবেন, তবে যে আমার ব্যাপারে ওহী নাযিল হবে এইটা আমি ধারণা করি নাই। এক মাস পরে ওহী নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, হে নবী আপনার স্ত্রী আয়েশার প্রতি যারা অপবাদ দিয়েছে তারা আপনাদের দলেরই একদল মানুষ তৈরি করেছে এগুলো। এরপরে তাদের কি শাস্তি, অপবাদের শাস্তি, 80 দররা মারতে হবে, সেই বিধান নাজিল করে 10টা আয়াত নাজিল করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার হলেন, এটা একটা চক্রান্ত এবং মুনাফিকদের সাজানো নাটক, আমার আয়েশা আমার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যদি আলিমুল গায়েব হতেন তাহলে যেদিন তার কানে কথা এসেছিল আয়েশার অপবাদ দিয়েছিল, তিনি সঙ্গে সঙ্গে বলতেন না মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানাওয়াট কথা, তিনি এটা প্রত্যাখ্যান করতে পারতেন, তা কি করেছিলেন? এই জন্য কোন এক কবি সুন্দরী বলেছেন, আগার বোধে মুহাম্মাদুন গায়েব দা, আগার বোধে মুহাম্মাদুন গায়েব দা, না পেজি রাতে তো মাত্রা বড় আয়েশা। আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে আয়েশার উপরে এই অপবাদ দেওয়া তোহমাতকে বিশ্বাস করতেন না। এমনি ভাবে আল্লাহ তাআলা সেটাই বলছেন, লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, আমি ভালো ভালো জিনিসগুলোকে বেশি করে গ্রহণ করতাম, মঙ্গলময় জিনিসগুলোকে আমি বেশি করে গ্রহণ করতাম। ওয়ামা মাসানিয়াসু, আমাকে কোন রকম বিপদ স্পর্শ করতে পারত না, কোন রকম বিপদ স্পর্শ করতে মাসা মাস করা টাচ করা, ওয়ামা মাসানিয়াসু, কোন রকম সু কোন অমঙ্গল কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে ইহুদি মহিলা দাওয়াত দিল, আগে ইচ্ছে জেনে নিয়েছিল আল্লাহর নবী বকরির কোন অংশ বেশি পছন্দ করেন, সামনের পায়ের গোড়ার অংশ ডানা এবং পাজরের হাড্ডি আল্লাহর রসুল বেশি পছন্দ করতেন, এটা সে জেনে নিয়েছিল। এই জায়গাটা ভালো করে বিষ মিশিয়ে ভুনা করে তারপরে নবীকে দাওয়াত দেওয়া হল। আল্লাহর নবীর সঙ্গে কয়েকজন সাহাবায়ে কেরামও ছিলেন, ইহুদি মহিলা আল্লাহর নবীর সামনে পরিবেশন করলেন, আল্লাহর নবী খেতে শুরু করেছেন, সাহাবিরাও খেতে শুরু করলেন, দুজন সাহাবি সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে ঢুকে গেছে। এই সময় জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ফেলে দিন, মধ্যে বিষ আছে। আল্লাহর নবী ফেলে দিলেন, কিন্তু এর মধ্যেই যে বিষ ঢুকে গিয়েছে, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত সেই বিষের যে ক্রিয়া অনুভব করছিলেন হাদিসে বলা আছে। আল্লাহর নবী যখন শেষ সময় মৃত্যুর আক্রান্ত শুয়ে আছেন বিছানায়, মাথায় পানি ঢালা হচ্ছিল, আর তিনি বলছিলেন, আমি ওই বিষের ক্রিয়া যেন এখন পর্যন্ত অনুভব করছি, আমাকে যেন পুড়িয়ে ফেলছে, আমাকে যেন জ্বালিয়ে ফেলছে, তুমি পানি ঢালো। আল্লাহর নবী গায়েব জানলে এই ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করতেন, এই ইহুদি মহিলার বকরি মুখে দিতেন? কোরআন বলছি, লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইরি, আমি ভালো ভালো মঙ্গলময় জিনিসগুলোকে বেশি করে গ্রহণ করতাম, ওয়ামা মাসানিয়াসু, আমাকে কোন রকম বিপদ স্পর্শ করতে পারত না, অমঙ্গল স্পর্শ করতে পারত না। শুধু এ পর্যন্ত না, মদিনা ইহুদি মদিনার মুসলমানদের মধ্যে মুনাফিক যারা ছিল, এই জন্য মুনাফিক যুগে যুগে থাকবে, এখানেও আছে, আল্লাহর নবীর যুগেই ছিল, আমরা মুনাফিক কেন দাঁড়াব? আল্লাহর নবীর বয়ান শুনে, আল্লাহর নবীর পিছনে জুমা পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও মদিনায় মুনাফিক ছিল না? কাজেই আমাদের এইখানে যদি মুনাফিক থাকে, এটা দিয়ে কোনো আশ্চর্য কিছু আছে নাকি? কিছু মুনাফিক আছে যারা আমার কথাগুলোকে বিকৃত করে, অথবা সে বুঝে না, অজ্ঞ মূর্খ লোকেরাই এবং মূর্খ পীরদের মূর্খ মুরিদেরা ব্যাস লাগাবার জন্য বিভিন্নভাবে বিকৃত করে বর্ণনা করে। সেজন্য আশ্চর্যের কিছুই নেই, যেখানে হক আসবে সেখানে আবু জাহেল থাকবে, মূসা যেখানে আসবে সেখানে ফেরাউন থাকবে, যেখানে ইব্রাহিম দাঁড়াবে সেখানে নমরুদের গোষ্ঠী থাকবে, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত চলছে আবু জাহেল আবুল হাবদের সেখানে দাঁড়ানো আছে, যেখানে যুগে যুগে হকের দাওয়াত যেখান থেকে আসবে বাতিলের মাথা তারা সেখান থেকেই গজাবে। এই জন্য ভয়ের কিছু নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সুন্দরভাবে মসজিদ পরিচালনা করছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। মুনাফিকদের উদ্দেশ্য হচ্ছে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা, আলাদা একটা ওদের দরগা তৈরি করা, খানকা তৈরি করা ইসলামের ক্ষতি করার জন্য, কারণ এক জায়গায় বসতে না পারলে পরামর্শ করা যায় না। সেই জন্য মদিনায় একটা মসজিদ তৈরি করলো। কি তৈরি করলো? মসজিদ তৈরি করলো। এরপরে কি সুন্দর কথা, আল্লাহর রাসূলকে দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মসজিদে এসে একটু বরকত দিয়ে যাবেন, আপনি আসবেন এসে একটু উদ্বোধন করে দিয়ে বরকত দিয়ে যাবেন, আমরা আপনার দ্বারা মসজিদটাকে উদ্বোধন করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করলেন এবং সেখানে যাওয়ার জন্য তারিখ দিলেন। এরপরে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, অথবা তিনি বলেছিলেন যে আমি তবুকের যুদ্ধের থেকে ফেরার সময় আমি তোমাদের এখানে আসব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরায়ে তওবার 107 নম্বর আয়াত পড়বেন, পরিষ্কার বলা আছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান, যারা মসজিদ তৈরি করছে, মসজিদ তৈরি করছে, মাসজিদান মসজিদ তৈরি করেছে, মাসজিদান দিরারান মসজিদের দেরার, দেরার মানে ক্ষতি করার জন্য, ওয়া কুফরান এবং কুফুরি করার জন্য, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন এবং মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার জন্য, গ্রুপিং করার জন্য, মুমিনদের মধ্যে বিচ্ছিন্ন তৈরি করে অমুক দরবারের মসজিদ, এখন মসজিদে পর্যন্ত সাইনবোর্ড লাগানো হচ্ছে, এটা ওই দরগার মসজিদ, এটা এই দরগার মসজিদ। আমি আয়াত থেকে পরিষ্কার জানিয়ে দেই, যদি কোন মসজিদকে কোন ফেরকার নামে তৈরি করা হয় সেটা মসজিদ নয়, তার নাম হচ্ছে মসজিদ দেরার, তাকে ভেঙে ফেলা মুসলিমদের ওয়াজিব হয়ে যায়। এই মসজিদ দেরার ঢাকার মধ্যে বহু জায়গায় তৈরি হয়েছে, আল্লাহ তাআলা বলছেন মুসলিম জাতির মধ্যে তাফরিক করার জন্য, বিভক্তির সৃষ্টি করার জন্য, মুসলিমদের ক্ষতি করার জন্য এই কাজ করা হচ্ছে। আর কি চারটা শব্দ ব্যবহার করেছেন, দেরারান ক্ষতি করার জন্য, অকুফরান কুফুরি করার জন্য, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন মুমিনদের মধ্যে তাফরিক করার জন্য, বিভক্তি সৃষ্টি করার জন্য, ওয়া ইরশাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, এবং আল্লাহ এবং নবীর সঙ্গে যারা ইতিপূর্বে যুদ্ধ করছে, ঝগড়া করছে, যারা গাদ্দারি করেছে, তাদের ঘাঁটি তৈরি করার জন্য, তাদের ইরশাদ ঘাঁটি তৈরি করার জন্য মসজিদ তৈরি করেছে। খবরদার, তারা কসম করে বলবে ওয়ালা ইয়াহলিফুন্না, তারা হলফ করে বলবে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা একেবারে ন্যাক নিয়তে ইখলাসের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করেছি, আর কোন উদ্দেশ্য নাই, হলফ করে বলবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওরা মিথ্যাবাদী, খবরদার লা তাকুম ফিহি আবাদান, আপনি ওই মসজিদে কখনো যাবেন না। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, এরপরে মদিনার সম্পর্কে আলোচনা হলো, যে মসজিদ তাকওয়ার উপর ভিত্তি করে হয়েছে আপনি সেই মসজিদে থাকবেন, ওই মসজিদে আপনি যাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আয়াত শুনিয়ে দিলেন, আয়াত শোনাবার পরে আর দরকার নেই, সাহাবায়ে কিরাম সাথে সাথে গিয়ে মসজিদটাকে গুড়িয়ে ফেলে দিয়েছেন। কোরআনের স্পষ্ট আয়াত বোঝা গেল, যেই সমস্ত মসজিদ বিদআতকে এস্টাবলিশ করার জন্য তৈরি করা হয়, যেই সমস্ত মসজিদ কুফুরি করার জন্য তৈরি করা হয়, যে সমস্ত মসজিদ ইসলামের মধ্যে কোন ফেরকা তৈরি করার জন্য তৈরি করা হয়, সেইগুলো মসজিদে তাকওয়া না মসজিদ দেরার? কি নাম বললাম? মসজিদ দেরার। কি নাম? মসজিদ দেরার। মাজারের সাথে যে মসজিদগুলো মাজারের টাকা দিয়ে নির্মাণ হয় এগুলোর নাম মসজিদ দেরার। যে সমস্ত মসজিদ কোন খানকার বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়, বিশেষ তরিকা প্রচারের জন্য, সেগুলো দেরার। এই সমস্ত বেদাতি মসজিদগুলো মসজিদ নয়, এগুলোকে ভেঙে ফেলা মুসলিমদের জন্য ওয়াজিব হয়ে যায়। বলছিলাম যে বিষয়টা নিয়ে আল্লাহর রাসূলকে দাওয়াত দেওয়া হলো। আল্লাহর রাসূল কি জানতেন প্রথমে যে মসজিদটা এরকম? তিনি যাওয়ার জন্য তৈরি হন, দাওয়াত কবুল করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এরপরে তিনি মসজিদ ভাঙ্গার হুকুম দিয়ে দিলেন, পরিষ্কার হয়ে গেল। লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, সূরা আরাফের 188 নম্বর আয়াত সম্ভবত, না 44, যাই হোক সূরা আরাফের আয়াত 144 বা 188 বলা হচ্ছে, লাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, আমি মঙ্গলময় জিনিসগুলোকে, ভালো জিনিসগুলোকে বেশি করে গ্রহণ করতাম, আমা মাসানি আসু, আমাকে কোন রকম সু বা কোন রকম বিপদ অমঙ্গলে স্পর্শ করতে পারত না, ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন, আমি তো নাযীর, জান্নাতের সুসংবাদদাতা বাশীর, এবং নাযীর জাহান্নাম থেকে সাবধানকারী, মুমিনদের জন্য ছাড়া আর কিছুই না, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যে হুকুম আসে সেই হুকুমটাকে আমি পৌঁছিয়ে দিই। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন, শুধু এরকম না, অনেক ঘটনা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমরার গর্তে আসলেন মদিনার কাছে, মদিনার থেকে রওনা হয়ে, কারণ নবী স্বপ্নে দেখেছিলেন। আল্লাহর নবী মদিনায় হিজরত করে যাওয়ার পরে, সাহাবা একরাম হিজরত করে যাওয়ার পরে ইচ্ছা ছিল মক্কে আসার, আল্লাহর ঘর। একদিন স্বপ্ন দেখলেন, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশা আল্লাহু আমিনিন, আপনি মসজিদে হারামে, মক্কার মসজিদুল হারামে নিরাপদে প্রবেশ করবেন নবীর স্বপ্ন ওহী। এটাকে কেন্দ্র করে আবার খাজা বাবার স্বপ্নকে ওহী বলা যাবে না, কারণ নবী ঘুমান্ত অবস্থায় ওহী নাজিল হয়। ঘুমের ব্যাপারে বলা আছে তানামু আইনানি ওয়াল কলবু ইয়াকযান, নবীর চোখ ঘুমায় অন্তর সজাগ থাকে, যে কারণে নবীদের ঘুমের মধ্যে শয়তান আসতে পারে না। সেই জন্য নবীদের ঘুমের দ্বারা উজুভঙ্গ হয় না, নবীদের ঘুম দ্বারা কি হয় না, নবীদের ঘুম উজুভঙ্গের কারণ নয়। কারণ ঘুমালে পরে মানুষের শরীর রক্ত এবং হাড্ডিগুলো নিস্তেজ হয়ে যায়, জোড়াগুলো ঢিলা হয়ে যায়, বায়ু নির্গত হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য উজু নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে নবীদের যেহেতু অন্তর সজাগ থাকে, বায়ু নির্গত হওয়ার নিয়ন্ত্রণ ছুটে যায় না, সেজন্য নবীর উজু নবীর ঘুম উজু ভঙ্গের কারণ নয়। এমনি ভাবে নবীদের ঘুমের মধ্যে শয়তান আসতে পারে না। আর তোমার আমার পীর বাবার ঘুম খালি উজু ভঙ্গের কারণ নয়, গোসল ভঙ্গের কারণ হয়ে যায়। কাজে মনে রাখতে হবে, যেই ঘুমের মধ্যে ওহী নাযিল হয় সেই ঘুম সেই স্বপ্ন দলিল, আর যেই ঘুমের মধ্যে শয়তান নাযিল হয় সেই স্বপ্ন কোনো দলিল নয়। এই জন্য এখন দেখ স্বপ্নের ছড়াছড়ি, অমুক পীরের স্বপ্ন, অমুক বুজুগের স্বপ্ন, কার স্বপ্ন দিয়ে একটা ধর্ম তৈরি করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, মসজিদে হারামে প্রবেশ করছেন, তিনি সাহাবায়ে কেরামদের জানিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা তো খুশিতে বাগবাগ, আমরা মক্কায় প্রবেশ করতে পারবো, আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব রয়ে গেছে মক্কায়, দেখা করতে পারবো, চলো। স্বপ্ন তো ঠিকই ছিল ওহী, কিন্তু এই বছরই যাবে তা তো ছিল না। আল্লাহর নবী প্রায় 1400 সাহাবায়ে কেরামদের সঙ্গে রওনা হলেন, মসজিদে হারামে ঢুকবেন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন। হুদায়বিয়া নামক জায়গা পর্যন্ত আসার পরে নবী যে উটের উপরে বসা, উটটা বসে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, আরে উট তো দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলল, দুর্বল হয় নাই, একে আল্লাহ তারা বসিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ নবী বুঝতে পারলেন যে এই স্বপ্ন এই বছরের জন্য না, তারপরও চেষ্টা করলেন, ওসমানকে পাঠালেন, মক্কায় যাও, লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, ওমরা করতে এসেছি, আমরা ইহরাম পরা, আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে, আমরা ওমরা করে চলে যাব। ওসমান গেলেন মদী মক্কায় লোকদেরকে বুঝাবার জন্য, ওরা মুসলমানদের শক্তি পরীক্ষা করার জন্য ছড়িয়ে দিল, খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। এই খবরটাই সঠিক না মিথ্যা? মিথ্যা খবর, ওসমানকে হত্যা করা হয় নাই, কিন্তু খবর চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ায় বসে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা চলে আসো, আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে, তোমরা বায়াত করো, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে অথবা মক্কা বিজয় না করে আমরা কেউ মদিনায় ফিরে যাব না, তৈরি আছো কিনা? সাহাবায়ে কেরাম নবীর হাতের উপরে হাত দিয়ে বায়াত করে অঙ্গীকার করলেন। বুখারী হাদিসে বলা হয়েছে সাহাবায়ে কেরাম বলতেছিলেন, নাহানুল্লাযীনা বায়্যাউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আমাদা, আমরা সে জাতি যারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, এই মর্মে যে আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত জান থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা জিহাদ করেই যাব। বায়াত হয়ে গেল, এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল, বুঝতে পারলো মুসলমান এইবারে ছাড়বে না, এবারে সুর নরম করলো, না না আমরা তো ওসমানকে হত্যা করি নাই, ওসমান চলে আসলো, সন্ধির ব্যাপার শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল। সন্ধি হলো, আল্লাহ নবী সেই বছর ওমরা না করে মক্কা থেকে মদিনায় ফিরে গেছিলেন কিনা? আমার জিজ্ঞাসা, আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে যখন তার কানে আওয়াজ আসলো ওসমানকে হত্যা করা হয়েছে, তিনি কি বিশ্বাস করতেন? বিশ্বাস করতেন না, বরং বলতে এটা মিথ্যা খবর, বরং সেটাকে কেন্দ্র করে বায়াত নিচ্ছেন, এবং সেই বায়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি সন্তুষ্ট হই তোমাদের বায়াত দেখে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, মুমিনদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে বসে আপনার হাতে উপরে হাত দিয়ে বায়াত করছিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, স্বয়ং আল্লাহর হাত ছিল। এইটা দিয়ে আবার পীর সাহেবরা ওই মুরিদ বানাবার দলিল দেয়, বায়াত পাওয়া গেছে। এই বায়াত কি পীর মুরিদের বায়াত ছিল? এই বায়াত ছিল একজন মুসলিমকে বন্দী করা হয়েছে বা হত্যা করেছে, সেই খবরে আল্লাহর নবী নিজের জান পর্যন্ত কোরবান করে সমস্ত সাহাবায়ে কেরাম জান কোরবান করা বায়াত করেছিলেন। আজকে হাজার ওসমান নির্যাতিত হচ্ছে, উলঙ্গ করছে, সারা বিশ্বে মুসলিমদের রক্তে রঞ্জিত করছে, সেই জন্য কোন পীরের বয়াত নেই। পীরের বয়াত হচ্ছে হালুয়া খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য, মুরগির রান চাপাবার জন্য। মনে রাখতে হবে, পীর মুরিদির বয়াত কোন হাদিসে নেই, কোন কোরআনে নেই। যতগুলো হাদিস এবং আয়াত রয়েছে সব বায়াতগুলো হচ্ছে ইমামুল মুসলিমিন আমিরুল মুমিনিন বায়াত নেবেন, মুসলিমদের বড় বড় স্বার্থ রক্ষার জন্য ইসলামের উপর বায়াত নেবেন, বিভিন্ন কাজের বায়াত নেবেন, যাকে যে দায়িত্ব দেওয়া হয় সে বায়াত নেবেন, শিরিক না করে বায়াত নেবেন। বায়াত নেওয়ার অধিকার কার? মুসলিমদের ইমাম বলে বায়াত নেবেন। এই খুচরা খুচরা বায়াত কোত্থেকে আসলো? এগুলো হচ্ছে মুসলিম জাতির এই ঐক্যবদ্ধ, একজন ইমাম থাকবে, আমিরুল মুমিনিন থাকবে, এটা যদি থাকতো সারা বিশ্বে আজকে মুসলিমদের এই অবস্থা হতো না। কুফুরি শক্তিগুলো মুসলিম জাতির এই জিনিসটাকে ভয় করে মুসলিমদের খিলাফত বায়াতকে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে জাতীয় পর্যায় থেকে নামিয়ে এনে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দিয়ে এক এক পীরের 10 খলিফা, 50 খলিফা, 100 খলিফা দিয়ে হাজার হাজার দরবার তৈরি করে মুসলমানদের মধ্যে বিভক্ত তৈরি করেছে, তরিকা তৈরি করেছে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অমুক তমুক তৈরি করে গোটা মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করে ফেলেছে। আমার মুসলিম ভাইয়েরা, আমি বলছিলাম যে বিষয়টা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানলে কি এই বায়াত নিতেন? এরকম হাজার আয়াত আছে, হাজার এরকম ঘটনা আছে নবীর যুগে। হ্যাঁ, যেসব জায়গায় আছে আল্লাহ নবী কিছু কিছু ভবিষ্যৎবাণী করেছেন, অবশ্যই করেছেন। তাতে আমি শুরুতেই বলেছি, আল্লাহর পক্ষ থেকে যখন জানানো হয় তখন তিনি জেনে বলতেন। এটাই ছিল আজকের আলোচনার মূল যে অংশ। আমরা সূরা ইউসুফের তাফসির পেশ করছিলাম, সেই তাফসিরে এক পর্যায়ে আসে আল্লাহ তারা বলছেন, আপনি যে ইউসুফের কাহিনী বলে দিচ্ছেন, বলে দিলেন, মক্কা লোকদেরকে জানিয়ে দিলেন, ইহুদিদেরকে জানিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, এটা আপনার নিজের কোন এলেম নয়, এটা আল্লাহর এলেম। কার এলেম? যালিকা মিন আম্বাইল গায়ব, এ হচ্ছে গায়বের খবর। নুহিহি ইলাইকা মির রব ইলাইকা, যা আপনার প্রতি ওহী করা হয়েছে, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ওয়ামা কুনতা লাদাইহিম ইদ আজমাউ আমরাহুম, যখন তারা তাদের এই চক্রান্ত, তাদের যে কৌশল, তারা সিদ্ধান্ত নিচ্ছিল, আপনি তখন ইউসুফের ভাইদের কাছে ছিলেন না। আল্লাহ তারা সবগুলো জানিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন কে? এখানে পরিষ্কার করে দেওয়া হলো আপনার এলেমের উৎস কোথায়, আল্লাহর কাছে। আমাদের এলেমের উৎস কোথায়? নবী রাসূলদের এলেমের উৎস কোথায়? জিনদের এলেমের উৎস কোথায়? ফেরেশতাদের এলেমের উৎস কোথায়? সমস্ত এলেমের চাবিকাঠি কার হাতে? গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। যাকে যতটুকু জানান ততটুকু জানে, এছাড়া কারো জানাবার কোন অধিকার নেই। এর নাম হচ্ছে ইলমুল গায়ব, আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। উপস্থিত অনুপস্থিত, দৃশ্য অদৃশ্য সবকিছুর এলেম একমাত্র কার কাছে? আল্লাহ তাআলা। যদি না জানায় নিজের থেকে জেনে ভবিষ্যতে এলেম কারো আছে? যদি কেউ এরকম আকীদা রাখে সে ব্যক্তি মুশরিক। সে ব্যক্তি কি? মুশরিক। কারণ এই এলেমুল গায়ব এটা আল্লাহর খাস এলেম। কার এলেম? এইখানে কেউ নিজেকে দাবি করে বা কোন আকীদা রাখে রাসূলের আলেমুল গায়ব, জিনের আলেমুল গায়ব, ফেরেশতার আলেমুল গায়ব, জিন হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, জিন হাজির করে গায়বের খবর সব জেনে আসে, সেই লোকগুলোর আকীদার মধ্যে গণ্য করা সেগুলো মুশরিক। সেগুলো কি? যদিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কপালে দাগ পড়ে গেছে, তসবিহ তাহলিল হাত সাথে থাকে, তারপরও সেই লোকগুলোর নাম কি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন এর পরে একটাই সূরা ইউসুফের 103 নম্বরে বলছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, বেশিরভাগ লোক আপনি ইচ্ছে করলেও তারা মুমিন হবে না। এরপরে সূরা ইউসুফের 106 নম্বরে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি বলা হচ্ছে? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা কি? সেই মুশরিকগুলো কারা? সেই মুশরিকগুলো ওই মুশরিক যারা মাজারে গিয়ে বলে, ওই খাজা আমার মকসুদ পূরণ করে দাও, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। সেই মুশরিকগুলো ওই মুশরিকগুলো যারা মনে করে পীর সাহেব তাদেরকে তরাইয়ে নিবে, হেদায়েত দিয়ে দিবে, এই সমস্ত মুশরিক। যেই সমস্ত লোকেরা বিশ্বাস করে আমার কলব পীরের কলবের দিকে মুতাওয়াজ্জু, পীরের কই কল্পনা করতে হয়, মুরাকাবা করতে হয়, জিকিরে বসলে কল্পনা করে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জু, আমার কলব পীর সাহেব কেবলার কলবের দিকে মুতাওয়াজ্জু, পীর সাহেবের কলব হইয়া তার বাড়ির দিকে মুতাওয়াজ্জু। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর সাহাবা ইকরাম জিকিরের সময় নবীর দিকে কলব মুতাওয়াজ্জু করতেন? নবীর কল্পনা করতেন? নবীর ছবি অন্তরে বসাতেন? নবীর মতো ব্যক্তির যদি ছবি অন্তরে বসাতে না হয়, মুরাকাবা করতে না হয়, তাসাব্বুর করতে না হয়, তাহলে যেই সমস্ত মুসলমানরা আকীদা বিশ্বাস স্থাপন করে পীরের মুরাকাবা করতে হবে, ফানাফি শাইখ হতে হবে, শাইখের মধ্যে বিলীন হতে হবে, এরপরে পীর ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। এই সমস্ত আকীদা প্রসঙ্গে মুসলমান না মুশরিক ওয়েশকার করে আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, কয় যে আমরা তো আল্লাহরই ইবাদত করি তবে পীরসাহেবদের মাধ্যমে ডাকি। আমি বলে মক্কার মুশরিকরা যে এটাই করত, মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত, এই উদ্দেশ্যে কোরআন স্পষ্ট করে বলছে মা নাআবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ তাআলা বলছেন ওই মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো তারা কেন মূর্তি পূজা করছে, তারা বলবে আমরা মূর্তি পূজা করছি এজন্য এই মূর্তিগুলো আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ও আমার জাতি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, মধ্যস্থতা করবে, এই উদ্দেশ্যে মূর্তি পূজা করা শিরিক হয়, তাহলে যারা একই উদ্দেশ্যে মাজার পূজা করে, পীর পূজা করে, তারা মুশরিক না মুসলমান? আল্লাহ তাআলা তাই বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।